هم بأمة أحمد لا والذي فطر السماء ما هم بأمة خير خلق الله بعد أن أسود الله في الميدان. هي الله الرحيم المجاهد হে দিনের অতন্দ্র প্রহরী, হে আল্লাহর রাহে নিজের জীবন উৎসর্গকারী, নিজেকে তোমার অবস্থানে নিয়ে কল্পনা করতেই হৃদয়টা আনন্দে ভরে ওঠে। প্রিয় ভাই, আমি তোমাকে ভালোবাসি আর আমার এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্যে। প্রিয় ভাই, শুধুমাত্র আমি নই, প্রতিটি মুমিনের হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা থাকা উচিত, কেননা ফিতনার জামানায় তুমিই হচ্ছ সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস ফিল ফিতানি রাজুলুন আখিযুন বিআইনানি ফারাসি খালফা আ'দাইল্লাহ ইউখাইফুহুম ওয়া ইউখাইফুনা। ফিতনার জামানায় সর্বোত্তম মানুষ হচ্ছে সে যে তার ঘোড়ার লাগাম ধরে আল্লাহর শত্রুদের পেছনে ধাওয়া করতে থাকে, আঘাতের পর আঘাত হেনে আল্লাহর শত্রুদের ভীত সন্ত্রস্ত করে রাখে এবং সে নিজেও শত্রুর আক্রমণের আশঙ্কা করে। প্রিয় ভাই, তুমি দুঃখ কষ্টে ঘেরা এক বিপদসংকুল পথে পা বাড়িয়েছ। আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি স্মরণ করিয়ে দিতে চাই। বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারে ওয়া হুফাতিন নারু বিশ্বাহাওয়াত। জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ আপদ ও দুঃখ কষ্ট দ্বারা, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আরাম আয়েশ ও লোভ লালসা দ্বারা। প্রিয় ভাই, তুমি যে পথে আছো এটা জান্নাতের সর্বোত্তম পথ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার এই বিশ্বাসকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয় জান্নাত তরবারির ছায়া তলে। প্রিয় ভাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ পথে তুমি কতই না কষ্ট করছো, আর এই কষ্টের কারণেই আল্লাহ তাআলা তোমার জন্য সর্বোত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। তুমি একদিন এক রাত জিহাদের ময়দানে অবস্থান করেই এক মাস লাগাতার ইবাদতকারীর সমপরিমাণ সওয়াব পাচ্ছ। সহিহ মুসলিমে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামি ওয়া ইন মাত ফীহি জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামাল। একদিন এক রাত আল্লাহর রাস্তায় অবস্থান করা, একদিন এক রাত মুসলিমদের পাহাড়ায় নিযুক্ত থাকা, এক মাস ধারাবাহিক নফল নামাজ পড়া ও নফল সিয়াম পালন করা থেকে উত্তম। আর মুজাহিদ যদি এই অবস্থাতেই মারা যায় তাহলে দুনিয়াতে থাকতে সে যে সকল আমল করত ওই আমলগুলোর সওয়াব ধারাবাহিকভাবে তার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকে। প্রিয় মুজাহিদ ভাই, যুদ্ধের ময়দানে তোমার ঘুম খাওয়া দাওয়া, সম্মুখ সমরে শত্রুর বিরুদ্ধে লড়াই করা, এই সব কিছুই পিছনে বসে থাকা লোকদের ধারাবাহিক নামাজ পড়া ও সিয়াম পালন করা থেকে উত্তম। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াদিলুল জিহাদ, হে আল্লাহর রাসূল, কোন আমল জিহাদের সমকক্ষ হতে পারে, কোন আমল জিহাদের সমপরিমাণ হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লা তাসতাতিউনা, সেটা করার সক্ষমতা তোমাদের নেই। এভাবে একে একে দুবার তাকে জিজ্ঞেস করা হলো, প্রতিবারেই তিনি একই জবাব দিলেন। অতঃপর তৃতীয়বার যখন তাকে আবারও জিজ্ঞেস করা হলো, তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ মাসালুল ক্বাইমি সাইম আল্লাযী লা ইফতুরু মিন সালাতিন ওয়া লা সিয়ামিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যুদ্ধরত মুজাহিদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ধারাবাহিক নামাজ আদায় করতে থাকে ও সিয়াম পালন করতে থাকে যতক্ষণ না মুজাহিদ ময়দান থেকে ফিরে আসে। হে আল্লাহর রাহের মুজাহিদ, আমি তোমার অবস্থার কথা চিন্তা করি। যুদ্ধের ভয়াবহ মুহূর্তগুলোতে তোমার পুরো শরীর ধুলোমলিন হয়ে থাকে, কখনো কখনো ধুলোবালি তোমার নাকে মুখে প্রবেশ করে, তোমার চুলগুলো ধুলায় ধূসরিত হয়ে এলোমেলো হয়ে থাকে। প্রিয় ভাই, তুমি চিন্তা করো না, তোমার এই ধুলোমলিন দেহের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুমাল্লাহু আলান নার, যে তার পা দুটি আল্লাহর রাস্তায় ধুলোমলিন করেছে, যে তার পা দুটি আল্লাহর রাস্তায় ধুলোমলিন করেছে, আল্লাহ তাআলা সেই পায়ের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই পায়ের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুনানে নাসাঈর অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, লা ইয়াজতামিউ গুবারু ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম ফি জাওফি আবদিন আবাদা, আল্লাহর রাস্তার ধুলোবালি ও জাহান্নামের ধোঁয়া কোনো বান্দার উদরে কখনোই একত্রিত হবে না। আল্লাহর রাস্তার ধুলোবালি ও জাহান্নামের ধোঁয়া কোনো বান্দার উদরে কখনোই একত্রিত হবে না। প্রিয় ভাই, মানুষেরা যখন অনলাইনে প্রকাশিত জিহাদি ভিডিওগুলোর মাঝে তোমাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে, তখন তাদের মনে প্রশ্ন জাগে যে এত কঠিন পরিস্থিতির মাঝেও তারা কীভাবে আনন্দিত থাকে, তারা কীভাবে এত প্রশান্ত থাকে, অথচ গোটা বিশ্বের কুফুরি শক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। প্রিয় ভাই, আসলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সম্পর্কে জানে না যে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ ইউযহিবুল্লাহু বিহিল হাম্মা ওয়াল গাম্মা, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে নিয়োজিত থাকো, নিশ্চয়ই জিহাদ হচ্ছে জান্নাতের দরজাসমূহের একটি। এই জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সকল প্রকার দুশ্চিন্তা ও পেরেশানিকে একেবারেই দূরীভূত করে দেন। প্রিয় ভাই আমার, সমগ্র বিশ্বের কুফুরি শক্তি ও মডার্ন ইসলামের অনুসারীরা আজ তোমার বিরুদ্ধে কথা বলছে, তোমার সমালোচনা করছে, এমনকি কখনো কখনো তো এমনও হচ্ছে যে যাদের সুরক্ষার জন্য তুমি তোমার রক্ত ঝরাচ্ছ, যাদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করছো, যাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তুমি তোমার ঘর বাড়ি ও আত্মীয় স্বজন ছেড়ে আল্লাহর রাস্তায় হিজরত করেছো, দেখা যায় সেই লোকগুলোই বুঝে বা না বুঝে তাগুতি মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডার শিকার হয়ে তোমার বিরোধিতা করছে, আল্লাহর শত্রুদের সুরে সুর মিলিয়ে তোমাকেই সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছে। প্রিয় ভাই, মনে রেখো যে যাই বলুক, যে যতই সমালোচনা করুক, তাতে কিছুই যায় আসে না, কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে তোমাকে তার ওলিদের অন্তর্ভুক্ত করেছেন এবং তোমার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ولا يخافون لوم تلائم, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তাইফাতুল মানসুরার অন্তর্ভুক্ত করেছেন এবং তোমার জন্য সুসংবাদ দিয়ে বলেছেন, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে, তাদের বিরোধীরা, তাদের সমালোচনাকারীরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে, তাদের বিরোধীরা, তাদের সমালোচনাকারীরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। وخلعت ثوب الكبرياء يا أمتي والحزن يعصرني على ما الانحناء